বিসমিল্লাহির রহমানির রহিম। গোটা মানব সমাজ আজ পাপের দুরূহ বিধিতে আক্রান্ত। ইসলাম বিদ্বেষী দুশ্মনরাও আজ ইসলামী সূর্যের আলো ক্ষীণ করার এক অপচেষ্টায় লেগেছে। ইসলামের এহেন চরম মুহূর্তে পূর্ণ ইনসানিয়াতকে পাপের কালো আগ্রাসন হতে মুক্ত করে হিদায়তের উজ্জ্বল পথের সন্ধান দিতে আমরণ জিহাদের দীপ্ত আহ্বান করে রণাঙ্গন সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর একঝাঁক তরুণ শিল্পী ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে আবারও গেয়ে উঠল মানবতার জয়গান। আপনাদের প্রতি আমাদের এবারের উপহার দুর্বার। শুরু করছি মহান আল্লাহ পাকের শানে হামদের মাধ্যমে। তোমার প্রেমে মন বেঁধে ভোরের পাখি গান গায়, ফুলেরা বসন্ত ছড়ায়, মাধবী কুকিল মাধুরী কণ্ঠে ধূসর প্রভাত ছড়ায়, তব গুণ গান গায়। আল্লাহ তোমার প্রেমে মন বেঁধে ভোরের পাখি গান গায়, ফুলেরা বসন্ত ছড়ায়, মাধবী কুকিল মাধুরী কণ্ঠে ধূসর প্রভাত ছড়ায়, তব গুণ গান গায়। নিঝুম রাতে দূর আকাশে রাতের তারারা প্রদীপ জ্বেলে, নিঝুম রাতে দূর আকাশে রাতের তারারা প্রদীপ জ্বেলে, চলছে তারায় আপন পথে, চলছে তারায় আপন পথে, হাজার বছর পলকে বয়ে যায়। আল্লাহ তোমার প্রেমে মন বেঁধে ভোরের পাখি গান গায়, ফুলেরা বসন্ত ছড়ায়, মাধবী কুকিল মাধুরী কণ্ঠে ধূসর প্রভাত ছড়ায়, তব গুণ গান গায়। ভোরের পাখিরা প্রভাত বেলায় তাতিবি কালারা বেরাসর জামায়, ভোরের পাখিরা প্রভাত বেলায় তসবি কলরা বেরাসর জামায়, গাহিছে তারা দীপ্ত কণ্ঠে, গাহিছে তারা দীপ্ত কণ্ঠে, আল্লাহু রব ওই যে শোনা যায়। আল্লাহ তোমার প্রেমে মন বেঁধে ভোরের পাখি গান গায়, ফুলেরা বসন্ত ছড়ায়, মাধবী কুকিল মাধুরী কণ্ঠে ধূসর প্রভাত ছড়ায়, তব গুণ গান গায়। সাগর জলে দেখে রে তোরা স্রোতের ধারা নির্বাদ